ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم حضرات علماء الكرام সম্মানিত সুধীমণ্ডলী আল্লাহ পাক রব্বুল আলামিনের মেহরবানিতে বিগত কয়েকদিন যাবৎ ধারাবাহিকভাবে নিউ ইয়র্কের বিভিন্ন মসজিদে সূরাতুল ফাতিহার তফসির চলছে। এই পর্যন্ত কয়েকটা নামের আলোচনা হয়েছে। গতকাল যে নামের আলোচনা শুরু হয়েছিল সেটা হল সূরাতুল ফাতিহার এক নাম আসাসুল কুরআন। আসাসুল কুরআন এর অর্থ হল কুরআনের ফাউন্ডেশন। সূরাতুল ফাতিহাকে আল্লাহ এই নামে কেন নামকরণ করলেন তা গতকাল সবিস্তারে বলা হয়েছে। আগের দিন কোন পর্যন্ত বলা হইল পরের দিন সেই কথাটা স্মরণ করাইয়া দেওয়ার জন্য কিছু কথা রিপিট করতেই হয়, তা না হইলে ধারাবাহিকতা ঠিক থাকে না। আগের দিন কোন কথা পর্যন্ত শেষ হয়েছিল, আজকে কোন কথা থেকে শুরু হচ্ছে, এই দুইটা কথা না বলে আলোচনা শুরু করা যায়। এজন্য প্রতিদিনের প্রোগ্রামে যারা নতুন আসেন তাদের জন্য কোনো সমস্যা হয়নি, তবে যারা আগের দিনের প্রোগ্রামেও ছিলেন পরের দিনের প্রোগ্রামেও আসলেন তাদের জন্য একটু বিরক্তির কারণ হইতে পারে যে এই কথাটা তো গতকাল শুনলাম আজকে আবার বললেন কেন। এই অবস্থার প্রেক্ষিতে তাদের জন্য একটু ধৈর্য ধারণ করা উচিত। হাদিস শরীফে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্বপূর্ণ কথা তিনবার বলতেন। প্রথমবার বললে যাদের ব্রেইন শক্তি এক নম্বর, যাদের মেধা শক্তি এক নম্বর তারা বুঝে ফেলে। দ্বিতীয়বার বললে যাদের ব্রেইন শক্তি মিডিয়াম তারা বুঝে। তৃতীয়বার বললে যাদের ব্রেইন শক্তি একেবারে কম তারা বুঝে। এখন একটা অত্যন্ত জরুরি কথা একবার বলে চলে গেলে প্রথম শ্রেণীর ব্রেইনওয়ালারা বুঝলেন, দ্বিতীয় শ্রেণীর তৃতীয় শ্রেণীর ব্রেইনওয়ালারা বুঝলেন না, বাকি ব্রেইনওয়ালাদেরকে বুঝাবার জন্য কথাটা রিপিট করতে হয়। তখন যাদের ব্রেইন খুব ভালো হয় একবার বললে আর জীবনে কোনোদিন বলতে হয় না, তাদের ধৈর্য ধারণ করতে হয়। আপনাদের যাদের এক নম্বরের ব্রেইন একবার শুনলে জীবনে আর কোনোদিন বলতে হয় না শুনতে হয় না, আপনাদের জন্য এই পরিস্থিতিতে একটু ধৈর্য ধারণ করা দরকার। সবার ব্রেইন আপনার মতো সমান নয়, অনেকে আছে কথাটা তিনবার বললেও সঠিকভাবে বুঝতে পারে না এবং স্মরণ রাখতে পারে না, যা যিনি বলবেন তাদের সর্বশ্রেণীর ব্রেইনওয়ালাদের প্রতি লক্ষ্য রেখে কথা বলতে হয়। এই হিসাবে গতকাল যেখানে কথা শেষ হয়েছিল সেখান থেকে আজকে শুরু করা দরকার। গতকাল বলা হয়েছিল পবিত্র কুরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন যত বিধিবিধান দিয়েছেন 500 আয়াতে, এই সবগুলি বিধিবিধান পাঁচ প্রকার। প্রথম প্রকারের নাম ইমান আকিদা, আকিদা বিশ্বাস। দ্বিতীয় প্রকারের নাম এবাদত বন্দেগী। তৃতীয় প্রকারের নাম লেনদেন। চতুর্থ প্রকারের নাম আচার ব্যবহার। পঞ্চম প্রকারের নাম স্বভাব চরিত্র। এই পাঁচটার মধ্যে চারটা গতকাল আলোচনা হয়েছে, আজকে পঞ্চম নম্বরটার আলোচনা হবে। পবিত্র কোরআনে আল্লাহ যত বিধি বিধান দিয়েছেন মানব জাতির উদ্দেশ্যে, এই সবগুলি সর্বমোট পাঁচ প্রকার। পঞ্চম প্রকার বিধি বিধান হল মানুষের স্বভাব চরিত্র সম্পর্কে। স্বভাব চরিত্র কাকে বলে? স্বভাব চরিত্র হল মানুষের আত্মার মধ্যে জন্মগতভাবে মোটামুটি দশটা রূপ থাকে। এই রূপগুলি আত্মার মধ্যে নিয়েই মানুষের জন্ম হয়। এই দশটা রোগের চিকিৎসা করা, আর দশটা গুণ আছে, এই গুণগুলি জন্মগ্রহণ করার পরে মানুষের আত্মার মধ্যে অর্জন করতে হয়। দশটা দোষ বর্জন করা আর দশটা গুণ অর্জন করার নাম স্বভাব চরিত্র। ভালো, দশটা গুণের একটা গুণও যা অর্জন করার বাকি থাকবে, দশটা দোষের একটা দোষ যার বর্জন করার বাকি থাকবে, তার স্বভাব চরিত্র ভালো হতে পারবে। উদাহরণস্বরূপ, যে দশটা দোষ বর্জন না করলে স্বভাব চরিত্র ভালো হবে না। এই দশটা দোষের একটা দোষের নাম শাহওয়াত। শাহওয়াত কথাটা এটা আরবি শব্দ, বাংলা ভাষায় এটাকে সহজে আমি বুঝাতে পারি, অবাধ যৌনাচার। আপনাদেরকে কি বিদিয়া বুঝাই, এটা ফ্রি সেক্স বলতে পারেন। ফ্রি সেক্স, ফ্রি সেক্স যাদের মাইন্ডে আছে, এদের জন্মগত ভাবে যে দশটা রোগ আত্মার মধ্যে নিয়ে জন্ম হয়েছিল, একটা রোগ এখনো তার মধ্যে বাকি রয়েছে। এই ফ্রি সেক্স হইল আত্মার দশটা রোগের একটা রোগ মাত্র। এই ফ্রি সেক্স রোগের রিয়েকশন কি? ফ্রি সেক্স রোগের রিয়েকশন হল সে নিজের বিবিতে তুষ্ট থাকবে না, অপর নারীর প্রতি সে আকৃষ্ট থাকবে। এই চরিত্র যার আছে তার বেলায় বলা যায় তার স্বভাব চরিত্র ভালো না খারাপ? কতটা দোষের কারণে মাত্র একটা, এরকম আরো নয়টা দোষ আছে। আমরা তো শুধু একটা দোষের বেলায় স্বভাব চরিত্র শব্দ ব্যবহার করি না, দশটা দোষ আছে মানুষের, এর কোন একটা দোষে যে দোষী তার স্বভাব চরিত্র ভালো নয়। দশটা দোষের একটা দোষের নাম শাহওয়াত। শাহওয়াতের বাংলা হল অবাধ যৌনাচার। ইংলিশে আমি ইংলিশ বুঝি না, বুঝাই তো পারি না, আমি যতটুকু আন্দাজ করতে পারি বললাম ফ্রি সেক্স। আপনারা বুঝলেন কি না? ফ্রি সেক্স, এই ফ্রি সেক্স একটা আত্মার একটা রোগ। ফ্রি সেক্স মানুষের একটা দোষ, বাকি নয়টা দোষের মতো ফ্রি সেক্স একটা দোষ। এই দোষ যে মানুষ বর্জন করতে পারে না, আমার কথা বুঝে থাকলে বলুন, তার স্বভাব চরিত্র ভালো হবে না। এইরকম আরো নয়টা দোষ আছে, সবগুলি দোষ বর্জন করতে হবে স্বভাব চরিত্র ভালো করার জন্য। এই সমস্ত দোষগুলি বর্জন করতে পারলে, আরো দশটা গুণ আছে, গুণগুলি অর্জন করতে পারলে তার স্বভাব চরিত্র ভালো হয়। এই দোষগুলি বর্জন করার বিধিবিধান আল্লাহ কোরআনে দিছে, গুণগুলি অর্জন করার বিধিবিধান আল্লাহ কোরআনে দিছে। এটা হল কোরআনের যাবতীয় বিধিবিধানের পঞ্চম প্রকার। এই পাঁচ প্রকারের বিধিবিধান আল্লাহ ত্রিশ পারায় কোরআনে সবিস্তারে দিয়েছেন। সংক্ষেপে এই পাঁচ প্রকার বিধিবিধানের কথা সুরাতুল ফাতিহাতেও বলেছেন। এই জন্য আল্লাহ সুরাতুল ফাতিহাকে আসাসুল কোরআন বা ত্রিশ পারা কোরআনের ফাউন্ডেশন নামে নামকরণ করেছেন। আমি আশা করি একটু আন্দাজ করতে পারতেছেন আপনারা যে সূরাতুল ফাতিহা তিসপাড়া কোরআনের ফাউন্ডেশন কিভাবে। যত প্রকার নসিহত আল্লাহ তিসপাড়া কোরআনে বিস্তারিতভাবে করেছেন সবগুলি সংক্ষিপ্তভাবে সূরায়ে ফাতিহায় করেছে। মানব জাতির জন্য যত রকমের বিধিবিধান আল্লাহ তিসপাড়া কোরআনে বিস্তারিতভাবে দিয়েছেন সবগুলি অতি সংক্ষেপে সূরাতুল ফাতিহার ভিতরে দিয়েছেন। এই জন্য সূরাতুল ফাতিহাকে আল্লাহ আসাসুল কোরআন নামে নামকরণ করেছেন। এর অর্থ হল কোরআনের ফাউন্ডেশন। বিষয়টা বুঝতে পারলেন কিনা দেখুন, সূরাতুল ফাতিহার ভিতরে অতি সংক্ষেপে যা কিছু আছে এইগুলি আল্লাহ বিস্তারিতভাবে তিসপাড়া কোরআনে বলেছেন। এই জন্য মুফাসসিরিন কিরাম তাফসীরের কিতাবে লেখেন বিসমিল্লাহির রহমানির রহিম, অন্যদিনও বলা হয়েছে বিসমিল্লাহির রহমানির রহিমের ব্যাখ্যা হল সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহার ব্যাখ্যা হল তিসপাড়া কোরআন। তিসপাড়া কোরআনের ব্যাখ্যা হল রাসুলের লক্ষ লক্ষ হাদিস, আর রসুলের সমস্ত হাদিসের ব্যাখ্যা হল চার ইমামের চার মজহাব। বিসমিল্লাহ বুঝতে হলে সূরাতুল ফাতিহা বুঝতে হবে, সূরাতুল ফাতিহা সবিস্তারে বুঝতে হলে তিসপাড়া কোরআন বুঝতে হবে। তিসপাড়া কোরআন সবিস্তারে বুঝার উপায় নাই রসুলের হাদিস বুঝা ছাড়া, রসুলের হাদিস বুঝার উপায় নাই চার ইমামের চার মজহাব বুঝা ছাড়া। সর্বশ্রেষ্ঠার একটা উদাহরণ অন্যদিনও দিয়েছি, আবার বলছি, নামাজে নামাজিদের হাত বাঁধার কথা কোরআনে কোন আয়াতে আল্লাহ বলেননি। আমরা যে নিয়ত করে হাত বাঁধি, হাত বাঁধার কথা কোরআনে নাই, তবে আল্লাহ কোরআনে বলেছেন আকিমুসসালাহ, নামাজ কায়েম কর। নামাজ কায়েম করার ব্যাখ্যা হল তফসির হল যথারীতি নিয়ম মতো নামাজ আদায়। নামাজ আদায় করার নিয়ম কি? আল্লাহ রসুল হাত বান্ধার কথা শিখাচ্ছে। নামাজ আদায় করার যত নিয়ম আছে এর মধ্যে একটা নিয়ম হল হাত বান্ধা। কোরআনে আল্লাহ আকিমুস সালাত বলে নিয়ম মতো নামাজ আদায় করার নির্দেশ দিচ্ছেন, আর হাত বাঁধার কথা বলে রসুল নিয়ম শিক্ষা দিচ্ছেন। বলে কোরআন বুঝলাম কিসের দ্বারা? হাদিসের দ্বারা। কিন্তু কোন কোন হাদিসে আছে নাভির নিচে হাত বাঁধার কথা, কোন কোন হাদিসে আছে সিনায় হাত বাঁধার কথা। একই কাজের ব্যাপারে দুই রকম হাদিস, কোনটা পালন করবে মানুষ কোনটা না, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তার ব্যাখ্যা দিয়েছেন। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন সিনায় হাত বাঁধার হাদিসগুলি হল মেল উপের জন্য, আর নাভির নিচে হাত বাঁধার হাদিসগুলি পুরুষের জন্য। বলেন কোরআনের ব্যাখ্যা হাদিসের দ্বারা আর হাদিসের ব্যাখ্যা মজহাবের দ্বারা পাওয়া গেল কিনা? তাহলে কোরআন বুঝতে হলে হাদিস বুঝতে হবে, আর মজহাব না মানা পর্যন্ত বর্তমান দুনিয়ার সাধারণ মানুষ তো সাধারণ মানুষ, কোন আলেমের জন্য মজহাব না বুঝলে হাদিস বুঝার কোন উপায় নাই। কেমনে মজহাব না বুঝলে হাদিস বুঝার উপায় নাই? একটা মাত্র উদাহরণ পেশ করলাম, এক হাদিসে আছে নাভির নিচে হাত বাঁধার কথা, আর এক হাদিসে আছে সিনায় হাত বাঁধার কথা। এখন এই হাদিস গুলি বুঝবো কিভাবে? হানাফি মজহাবে ইমাম আবু হানিফা বুঝায় এসেছে নাভির নিচে হাত বাঁধার হাদিস পুরুষের জন্য, সিনায় হাত বাঁধার হাদিস নারীদের জন্য। বুঝে থাকলে বলুন, কোরআন বুঝলাম কিসের দ্বারা? হাদিস বুঝলাম কিসের দ্বারা? মজহাবের দ্বারা। হাদিস না মানলে যেমন কোরআন বুঝার কোন পথ নাই, মজহাব না মানলে হাদিস বুঝার কোন পথ নাই। এই জন্য মুফাসসিরিন কিরাম তাফসীরের কিতাবে লিখেছেন বিসমিল্লাহির রহমানির রহিমের ব্যাখ্যা হল সূরাতুল ফাতিহা, সূরাতুল ফাতিহার ব্যাখ্যা হল তিসপাড়া কোরআন, তিসপাড়া কোরআনের ব্যাখ্যা হল রাসুলের লক্ষ লক্ষ হাদিস, আর রাসুলের হাদিসগুলির ব্যাখ্যা হল চার ইমামের চার মজহাব। চার মজহাবের ফাউন্ডেশন রাসুলের হাদিস, রাসুলের হাদিসের ফাউন্ডেশন তিসপাড়া কোরআন, তিসপাড়া কোরআনের ফাউন্ডেশন সূরাতুল ফাতিহা। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ফাতিহার অনেক নামকরণ করেছেন, এর মধ্যে একটা মাত্র নাম হল আসাসুল কোরআন। আসাসুল কোরআনের অর্থই হল কোরআনের ফাউন্ডেশন। আশা করি এই নামের মর্মটা মোটামুটি আপনারা বুঝতে পারছেন। এর উদাহরণ হল তিসপাড়া কোরআনে আল্লাহ তিন প্রকারের নসিহত করেছেন বিস্তারিতভাবে, তিন প্রকার নসিহত সূরাতুল ফাতিহার ভিতরে করেছেন সংক্ষিপ্তভাবে। পাঁচ প্রকারের বিধান দিয়েছেন আল্লাহ তিস পারা কোরআনে বিস্তারিত ভাবে, পাঁচ প্রকারের বিধানের বিবরণ দিয়েছেন আল্লাহ সুরাতুল ফাতিহায় সংক্ষিপ্ত ভাবে। এই পাঁচ প্রকার বিধানের মধ্যে পঞ্চম প্রকার বিধান কোনটা, কোন সম্পর্কে? স্বভাব। খুব ভালো রকম মনে রাখি আমরা, দশটা গুণ অর্জন করা আর দশটা দোষ বর্জন করার নাম কোরআনের নির্দেশিত স্বভাব চরিত্র, ইসলামী স্বভাব চরিত্র, রসুলের শিক্ষা দেওয়া স্বভাব চরিত্র। গুণ কতটা, দোষ কতটা, গুণগুলি কি করতে হবে, অর্জন করতে হবে, দোষগুলি কি করতে হবে, বর্জন করতে হবে। কিন্তু আমি দুঃখিত একটা ব্যাপার, এই দশটা দোষ আর দশটা গুণ, যে দশটা দোষ বর্জন না করলে আর যে দশটা গুণ অর্জন না করলে কোরআন মোতাবিক কোন মানুষের স্বভাব চরিত্র গড়া হতে পারে না। এই বিশটা জিনিস সবিস্তারে বুঝাতে গেলে এক একটা বিষয়ের উপর এক এক দিন আলোচনা হওয়া দরকার, বিশটা বিষয়ের জন্য বিশটা দিনের দরকার। আমি এই বিশ দিন সময় দেওয়ার মতো সুযোগ আমার হাতে নাই, এই জন্য বিশটা বিশটাই সবিস্তারে আলোচনা করার উপায় নাই। আমি শুধু উদাহরণস্বরূপ দশটা গুণের কয়েকটা গুণের কথা বলব, দশটা দোষের কয়েকটা দোষের কথা বলব। যে দশটা গুণ অর্জন করার নির্দেশ দিয়েছেন আল্লাহ মানুষকে, এই দশটা গুণের একটা গুণের নাম সবল, একটা গুণের নাম সবল, সবলের বাংলা হল ধৈর্য। ধৈর্য গুণটা আত্মার মধ্যে অর্জন করতে হবে, কিসের মধ্যে? আত্মার মধ্যে ধৈর্যের গুণ অর্জন করতে হবে। মুফাসসিরিনে কেরাম লেখেন এই ধৈর্যের গুণ অর্জন করতে হয় যে সবর, সবর বলে কাকে, কোন জিনিসটার নাম সবর, কোন গুণটার নাম সবর, যেটা আমার আত্মার মধ্যে অর্জন না হলে আমার স্বভাব চরিত্র ভালো হবে না। এই গুণটা হল দুনিয়াতে মানুষের কুরআনি জিন্দেগি কুরআনি জীবনযাপন করার জন্য তিন রকমের কষ্ট হয়। কুরআন মতো মানুষের জীবনযাপন করতে কত রকমের কষ্ট হয়? তিন রকমের কষ্ট হয়। একটা হল এবাদত বন্দেগি করার কষ্ট, এবাদত বন্দেগি করতে কিছু না কিছু কষ্ট হয়, আর রোজা রাখতে মুঠেও কষ্ট নাই, হজ করতে, নামাজ পড়তে, নামাজ পড়তেও কষ্ট আছে, রোজা রাখার কষ্টটা বেশি হয় শরীরে আর নামাজ পড়ার কষ্টটা বেশি হয় অন্তরে। রোজা রাখার বেশি কষ্ট কোথায় হয়? শরীরে। নামাজ পড়ার বেশি কষ্ট কোথায় হয়? অন্তরে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একায়েতে বলেন ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন। নামাজ পড়াটা বড় ভারী বিপদ, নামাজ পড়াটা বড় ভারী বিপদ। কিন্তু যারা মনের প্রাণে বিশ্বাস করে যে একদিন কিয়ামতের মাঠে আল্লাহর আদালতে আমার আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, আন্নাহুম মুলাকু রাব্বিহিম ও আন্নাহুম ইলাইহি রাজিউন, যারা মনের প্রাণে বিশ্বাস করে যে একদিন আমাদের আল্লাহর দরবারে ফিরে যেতে হবে, আল্লাহর সামনে দাঁড়াইয়া দুনিয়ার জীবনের হিসাব দিতে হবে, এই ইয়াকিন যাদের অন্তরে মজবুত, তাদের জন্য নামাজ পড়া কোন বিপদ নয়। নামাজ পড়াটা ভারী বিপদ হয় শরীরের জন্য না মনের জন্য? মনের জন্য। মন হাজারো রকমের বাহানা করে নামাজ থেকে দূরে থাকার জন্য। নামাজ পড়তে মানসিক কষ্ট হয়, রোজা রাখতে শারীরিক কষ্ট হয়, যাকাত দিতে মানসিক কষ্ট হয়, হজ করতে উভয় প্রকারের কষ্ট হয়। তাহলে দুনিয়ার জীবনে মানুষের তিন রকমের কষ্ট আছে, একটা হল এবাদত বন্দেগি করার কষ্ট, একটা হল গুনার অভ্যাস ছাড়ার কষ্ট, গুনার অভ্যাস ছাড়ার কষ্ট। সুদ খাইয়া যার অভ্যাস হয়েছে এটা ছাড়তে তার বড় কষ্ট হয়, ঘুষ খাইয়া যার অভ্যাস হয়েছে এটা ছাড়তে তার বড় কষ্ট হয়, মদ খাইয়া যার অভ্যাস হয়েছে এটা ছাড়তে তার বড় কষ্ট হয়, গাঞ্জা খাইয়া যার অভ্যাস হয়েছে এটা ছাড়তে তার বড় কষ্ট হয়, জিনা করিয়া যার অভ্যাস হয়েছে এটা ছাড়তে তার বড় কষ্ট হয়, বেপর্দা চলে যার অভ্যাস হয়েছে এটা ছাড়তে তার বড় কষ্ট হয়, ভিন্ন নারীর ছবি দেখে যার অভ্যাস হয়েছে এখন ছবি দেখা হারাম বললে কথাটা শুনতে অত কষ্ট হয়। ভিন্ন নারীর ছবি দেখা হারাম, এই কথাটা শুনতেও কষ্ট হয় না। বলে কি উনাকে এমন ওয়াজ করার জন্য কে নিয়ে আসলো? এই ওয়াজ করার জন্য উনাকে কে নিয়ে, এছাড়া কোন ওয়াজ নাই? এরকমও বলে। কেন বলে? আপনার আমার কথা বুঝে থাকলে বলুন, গুনা ছাড়তে কষ্ট হয়, এই ওয়াজের দ্বারা তার কষ্ট হয়। কারণ এই গুণায় এই গুণা অভ্যাস আছে তার, এই ওয়াজের দ্বারা তার কষ্ট হয়। তাহলে দুনিয়াতে মানুষের জীবনে কষ্ট কত প্রকার? তিন প্রকার। একটা হলো এবাদত বন্দেগী করার কষ্ট, আরেকটা হলো গুনার অভ্যাস ছাড়ার কষ্ট, আরেকটা হলো সংসারের বিপদ আপদের কষ্ট, সংসারের অভাব অনটন বেমার আজার বিপদ আপদ ইত্যাদি। সংসারের কষ্ট কত প্রকার? কষ্ট সর্বমোট কত প্রকার হইল? এই তিন প্রকারের কষ্ট যা আল্লাহর কাছে পুরস্কার পাওয়ার আশায় বর্জন করতে পারে, এই এই লোকেরাই শুধু দশটা গুণের একটা গুণ সবর এই গুণ অর্জন করতে পারে। কতটা গুণ অর্জন করলে আমার স্বভাব চরিত্র বলা হবে? এর মধ্যে একটার নাম কাকে বলে? তিন রকমের কষ্ট আল্লাহর কাছে পুরস্কার হওয়ার আশায়, কোন আশায়? আল্লাহর কাছে পুরস্কার হওয়ার আশায় তিন রকমের কষ্ট যদি সহ্য করতে রাজি হয় তাহলে দশ গুণের এক গুণ মাত্র তার অর্জন হয়। কোনটার নাম বুঝে থাকতে বলুন। এবাদত বন্দেগীর কষ্ট যে সহ্য করতে করতে পারে না, গুনার অভ্যাস ছাড়ার কষ্ট যে সহ্য করতে পারে, সংসারের কষ্টে যে হতাশ হইয়া যায় নিরাশ হইয়া যায় হাহাকার করে, তার মধ্যে সবরের গুণ অর্জন হইল? অর্জন হইল। তার স্বভাব চরিত্র ভালো? স্বভাব চরিত্র ভালো নয়। দশটা গুণের একটা গুণ পরিষ্কারভাবে বুঝলেন কিনা দেবেন, যে দশটা গুণ অর্জন করতে হয় স্বভাব চরিত্র ভালো হওয়ার জন্য, এর মধ্যে একটা গুণের নাম সবর। যে তিন রকম কষ্ট সহ্য করার নাম বুঝতে পারলেন কিনা দেখো, নামগুলি মনে থাকবে? এবাদত করার কষ্ট, গুনাহ ছাড়ার কষ্ট, সংসারের কষ্ট। সংসারের কষ্ট সহ্য করার জন্য আল্লাহ রাসূল উম্মতকে কিভাবে শিক্ষা দিয়েছেন শুনে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মুমিন বান্দার পায়ে যদি একটা কাঁটা ফুটে, কাঁটা ফুটার কষ্ট, এটা এবাদত করার কষ্ট হইল, গুনাহ ছাড়ার কষ্ট না সংসারের কষ্ট? তৃতীয় প্রকারের কষ্ট। কোন কষ্টটা কোন প্রকারের আপনারা বুঝতে পারবেন আমার কথা বুঝে থাকি, পায়ে কাটা ফুটাটা কত নম্বরের কষ্ট? তিন নম্বরের কষ্ট। আল্লাহ রাসূল বলেন, কোন মুমিন বান্দার পায়ে যদি একটা কাটা ফুটে, এই কাটা ফুটার দ্বারা যতটুকু কষ্ট হয় সে যদি সবর করে, সবর করার মানে কাটা ফুটার কষ্টটা খুব কম, আল্লাহর কাছে পুরস্কারটা পাবো আমি অনেক বড়, এই কথার দ্বারা মনকে সান্ত্বনা দিতে পারে, এর নাম হইলেও সবর করতে পারে। কাটাফুটার কষ্টটা অনেক কম, এর বিনিময়ে আমি আল্লাহর কাছে পুরস্কার পাবো অনেক বড়, এই কথা মনকে বুঝাইয়া কাটাফুটার কষ্টের কারণে হতাশ না হওয়া, এটার নাম সবর। আল্লাহ রাসূল বলেন, যদি সবর করতে পারে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কাটা ফুটার কষ্টের বিনিময়ে হয়তো তার কোন গুনাহ মাফ করে দেবে, আর গুনাহ আপাতত তার কোন গুনাহ নাই এমন বান্দার পায়ে যদি কাটা ফুটে, ওই যে হতে পারে বর্তমানে কোন গুনাহ নাই, গতকাল পর্যন্ত যত গুনাহ করছিল গত রাত্রে যথারীতি তওবা কইরা সব গুনাহ ছেড়ে দিল, বর্তমানে আজকে আর তার কোন গুনাহ নেই। মানুষের গুনাহ হইল ঋণের মতো, গুনাহ হইল কিসের মতো? ঋণের মতো। গত ভাল পর্যন্ত যত ঋণ করেছিলাম গত রাত্রে সব ঋণ আমি পরিশোধ করে ফেলেছি, আজকে আবার আর কোন ঋণ আছে? ঋণ নাই। আগামীকাল থেকে যদি আবার নতুন ঋণ হয় কিছুদিন পরে আবার যদি পরিশোধ করে ফেলি, যেদিন পরিশোধ করবো সেদিন আমার আর কোন ঋণ নাই। ঠিক তেমনি ভাবে গতকাল পর্যন্ত যত গুনাহ করেছিল গত রাত্রে যথারীতি তওবা করে সবগুলি গুনাহ ছেড়ে দিল, আজকে তার আর কোন গুনাহ নাই। আজকে যদি তার পায়ে একটা কাটা ফুটে, কাটা ফুটার কষ্টের দ্বারা তার মাফ হওয়ার মতো কোন গুণ আছে? নাই। ফেলে, এই কাটা ফুটার কষ্টের দ্বারা তার কি উপকার হবে, সে কেন সবর করবে, কেন ধৈর্য ধারণ করবে? আল্লাহ রাসূল বলেন এই কাটা ফুটার কষ্ট তুমি গুনাহ ছেড়ে দেওয়ার দ্বারা আল্লাহর কাছে যতটুকু পুরস্কারের যোগ্য হয়েছিল, কাটা ফুটার কষ্ট দিয়ে আল্লাহ তোমাকে এর চেয়ে বড় পুরস্কার দান করেছে। তাহলে দুনিয়ার কষ্ট সহ্য করলেও দুই রকমের পুরস্কার পাওয়া যায়, সংসারের কষ্ট সহ্য করলেও কত রকমের পুরস্কার পাওয়া যায়, একটা হল গুণামাফ, একটা মর্যাদা বৃদ্ধি, একটা গুণামাফ একটা মর্যাদা বৃদ্ধি। আরেক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা উদাহরণ দিয়ে বলছেন সংসারের কি পরিমাণ কষ্ট স্বীকার করলে আল্লাহর কাছে কি পরিমাণ পুরস্কার পাওয়া যায়। রাসূল বলেন যে তোমার একটা দরকারি জিনিস, যেমন আমার হাতের মোবাইল অথবা হাতের চাবির রিং দরকারি, যে তোমার দরকারের জন্য তোমার পকেটে আছে, যখন জিনিসটার দরকার পড়ল তখন তুমি ভুলবশত যে পকেটে রাখছিলে সেই পথে পকেটে হাত না দিয়া ভিন্ন পকেটে হাত দিলে, হাত দিয়া কি তোমার জিনিসটা পাইলা না? হওয়ার কারণে তোমার মনে একটু পেরেশানি আসলো যে আমার মোবাইলটা কি হারাইয়া ফেললাম, আমার চাবির রিংটা কি হারাইয়া গেল, সাথে সাথে অপর পকেটে হাত দিয়া তুমি পাইয়া গেল, প্রথম পকেটে হাত দিয়া পাইলাম না দ্বিতীয় পকেটে হাত দিয়া পাইয়া গেলাম, এই দুই পকেটে হাত দেওয়ার মধ্যবর্তী সময়ে মনে একটু টেনশন হইল কিনা, এই টেনশন কিছু না কিছু মনের মধ্যে কষ্ট হইল কিনা। আল্লাহ রাসূল বলেন এতটুকু কষ্ট যদি তুমি সবর করতে পারো, এই হল সবরের গুণ, এতটুকু কষ্ট যদি তুমি সবর করতে পারো, সবর কি হইল, আমার মাথাটা খারাপ হয়ে গেল নাকি, এক পকেটে রেখে আর এক পকেটে হাত দিলাম কেন, তাহলে তোমার সবর নাই, সবর নেই। আর যদি তুমি মনকে এই মর্মে সান্ত্বনা দাও যে আল্লাহ আমাকে বলে দিচ্ছে আমি রাখছিলাম জিনিসটা ডান পকেটে, ভুলবশত বাম পকেটে হাত দিলাম কেন, আল্লাহ বলে দিচ্ছেন কেন, এই এইটুকু টেনশন যেন আমি সহ্য করতে পারি, এর বিনিময়ে আল্লাহ আমার কোন না কোন গুনাহ মাফ করতে চান অথবা আমার পুরস্কার বড় করে দিতে চান, কাজেই এই টেনশন আল্লাহর পক্ষ থেকে আমার টেনশন হওয়াটা আমার জন্য বড় ভালো হবে। এইভাবে মনকে সান্ত্বনা দিতে পারার নাও আল্লাহ রাসূল বলেন এতটুকু টেনশন যদি সবর করতে পারো, এর বিনিময়ে আল্লাহ তোমাকে হয়তো কোন না কোন গুনাহ মাফ করে দেবেন আর না হয় তোমার মর্যাদা বাড়াইয়া দিবে। সবরের দুইটা ফলাফল, সবরের কটা ফলাফল, একটা গুনামাফ একটা মর্যাদা বৃদ্ধি, একটা গুনামাফ একটা মর্যাদা বৃদ্ধি। ইসবিরু ইসবিরু সবর কর সবর কর সবর কর, আল্লাহ কোরআনে বহু আয়াতে বারবার বলেছেন। সূরা ওয়াল আসর, সূরায়ে আসরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস-সবর। সারা দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, সারা দুনিয়ার সমস্ত মানুষ জন্মানি, সারা দুনিয়ার সমস্ত মানুষের জীবন ধ্বংস, শুধু চারটা কাজ যারা করবে তাদের জীবন সফল। কটা কাজ? যারা ইমান আনবে, আমল ভালো করবে, হকের উপর অটল থাকবে আর সবর করবে নিজেও অপরকেও সবর করার জন্য। তাইলে ধ্বংসের হাত থেকে যে চার কাজের দ্বারা রক্ষা পাওয়া যায়, ইসরাইল কাজের একটা সবর। সবর এমন একটা গুণ যেটা অর্জন করতে না পারলে আমার স্বভাব চরিত্র ভালো হবে না। কতটা গুণ অর্জন করতে না পারলে স্বভাব চরিত্র ভালো হয় না? দশটা। কতটা দোষ মুক্ত না হইলে স্বভাব চরিত্র ভালো হয় না? দশটা। দশটা গুণ দশটা দোষ, আমি আগেই বলেছি সবিস্তারে বুঝতে গেলে এই বিশটা জিনিস এর আলোচনা 20 দিন হওয়া দরকার, সেই সময় সুযোগ আমার হাতে নাই। উদাহরণস্বরূপ একটা দুইটা বলবো, একটা দুইটা যদি আপনারা বুঝতে পারেন তবু আমি মনে করি যথেষ্ট ফায়দা হবে। একটা দুইটা দোষের কথাও যদি বুঝতে পারেন, একটা দুইটা গুণের কথাও যদি বুঝতে পারেন মুসলমানের স্বভাব চরিত্র ভালো হওয়ার জন্য, তবুও জীবনের বহু মূল্যবান সম্পদ আপনি অর্জন করতে পারেন। এর মধ্যে একটা গুণের নাম সবর সম্পর্কে কিছু বুঝলেন কিনা দেখুন। দুই নম্বর গুণের নাম শুকুর, দুই নম্বর গুণের নাম শুকুর। শুকুর কাকে বলে? সামান্য একটু অভাব অনটন হইলেই, চাহিদা মতো সম্পদ অর্জন করতে না পারলেই, ইচ্ছা মতো রং তামাশা করার সুযোগ না পাইলেই নিজের জীবনটাকে বিফল মনে করা, এইরকম দ্বারা করে এরা মাঝে দুই নম্বর গুণ নাই, এরা স্বভাব চরিত্র বাড়ানো। শুকুর কাকে বলে? শুকুর বলে, আমি সাধ্য মতো চেষ্টা করলাম সুখে থাকার জন্য, হালাল রুজি করার জন্য, এটা আমার ডিউটি, কিন্তু কতটুকু সুখে থাকবো, কতটুকু রোজগার হবে সেটা আমার আমার ব্যাপার না, সেটা আল্লাহ ব্যাপার। এই মর্মে মন এই গুণটা অন্তরে অর্জন করতে হবে। আমার ডিউটি শুধু সাধ্য মতো হালাল উপায়ে চেষ্টা করা, কিসের জন্য? সুখে থাকার জন্য আর ধন সম্পদ অর্জন করার। বলেন আমাদের ডিউটি কতটা? একটা, হালাল উপায়ে সাধ্য মতো, এই পর্যন্ত আমার দায়িত্ব। হালাল উপায়ে সাধ্য মতো চেষ্টা করার পরে কি পরিমাণ সুখ হবে আমার, কি সুখ মূলেই হবে না সেটা আমার হাতে নয়, সেটা আল্লাহ হাতে। কি পরিমাণ উপার্জন হবে আমার, কি পরিমাণ হবে না সেটা আমি জানি না, সেটা আল্লাহ হাতে। ইমরমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না রাব্বাকা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা ওয়া ইয়াকদির ইন্নাহু কানা বিইবাদিহি খাবীরান বাসীরা। হে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাকে ধনী বানাইবেন, কাকে গরিব বানাইবেন, সেই কাজ আল্লাহ, এটা আল্লাহর আতো। আল্লাহ ইচ্ছা করলে এক লোকের বিনা চেষ্টায় ধনী বানাইয়া দিবেন, আর এক লোকের সারা জীবন বল চেষ্টা করার অর্থে গরিব রাখবে, এটা আল্লাহর হাতে, এটা তোমার হাতে না। আল্লাহ কাকে ধনী বানাইবেন, কাকে গরিব বানাইবেন, সেটারও কিছু নিয়ম নীতি আছে। এর মধ্যে এক হাদিসে আল্লাহ রাসূল বলেন, আল্লাহ দুনিয়াতে যে সমস্ত মুমিন বান্দাদেরকে গরিব বানান, একই কারণে নয়, এক একজনকে এক এক কারণে গরিব বানান। এর মধ্যে একটা কারণ হইল, কোন কোন মুমিন বান্দাকে আল্লাহ চান মাফ করে দিতে, কিন্তু সে মাফের কাজ মাফ পাওয়ার মতো কাজ করেন। আল্লাহর ইচ্ছা হইলে তারে তিনি মাফ করে দিবেন, কিন্তু আল্লাহর কাছে মাফ পাওয়ার জন্য যা করতে হয় সে তা করে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে গরিব বানাইয়া সারা জীবন চেষ্টা করে ধনী হওয়ার জন্য, তারপরও আল্লাহ তাকে গরিব বানায় রাখেন। গরিব হইয়া তুমি যে কষ্ট করবা, এই কষ্টের বিনিময়ে আমি চাই তোমাকে মাফ করে। বুঝা থাকলে বলেন, আল্লাহ যদি খুশি হইয়া আমাকে গরিব বানায় রাখেন তাহলে আমার অসন্তুষ্ট হওয়ার কথা, অসন্তুষ্ট হওয়ার কথা, এটার নাম শুকুর। আল্লাহ যাই দিছেন আমাকে এই আমার জন্য ভালো, এই কথা মনকে বুঝাইতে পারার নাম শুকুর। আল্লাহ আমাকে যাই দিয়েছেন তাই আমার জন্য মঙ্গল, এর অতিরিক্ত কিছু লোভ করা লালসা করা এটা আমার জন্য অমঙ্গল, এই কথা মনকে বুঝাতে পারার নাম শুকুর। এমনকি দুনিয়াতে অনেক মানুষ ভিক্ষা করে অফেট বুঝা কিছু খাওয়ার মতো পায় না, আছে কি নাই? সে যদি হতাশ হবে, কি অপরাধ করলাম আল্লাহ আমাকে এই ভিক্ষা করে অফেট বুঝা খাওয়ার সুযোগ দিলেন না কেন? শুকুর পাওয়া গেল তার কাছে। আর যদি মনে করে আল্লাহ ইচ্ছা করে আমাকে এই পরিমাণই দিছেন যথেষ্ট, আমাকে নিশ্চয়ই এক বিনিময়ে আল্লাহ আমাকে কোন না কোন পুরস্কার দিবে, তাহলে ভিক্ষা করে যা পাইল এর উপর সে অসন্তুষ্ট না সন্তুষ্ট? আল্লাহ খুশি হইয়া যাকে যে পরিমাণ দান করেন এই পরিমাণের উপর সন্তুষ্টি প্রকাশ করা, এর বিনিময়ে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করা, এটার নাম শুকুর, এটার নাম শুকুর। কাজেই যারা হতাশ, হায়রে আমার আরো ধন হইল, হায়রে আমার আরো সম্পত্তি হইল, এদের মধ্যে শুকুরের গুণ আছেনি? শুকুরের গুণ নাই। এদের স্বভাব চরিত্র কোনদিন ভালো হতে পারে না। স্বভাব চরিত্র ভালো হওয়ার জন্য যে দশটা গুণ অর্জন করতে হয়, এর প্রথমটার নাম সবর, দ্বিতীয়টার নাম শুকুর। শুকুরের গুণ না থাকার কারণ যে পরিমাণ ধনে তার পুষে না, এই পরিমাণ ধনের উপর সে অসন্তুষ্ট থাকে, এই অসন্তুষ্টিটার নামই অধৈর্য, আর সন্তুষ্টিটার নামই সুকর, সন্তুষ্টির নামই সুকর। আবার সাধ্যমতো হালাল উপায়ে চেষ্টা করার পর আল্লাহ যাই কিছু দান করছে, আমি তো আল্লাহ তারই প্রতিদান দিতে পারব না, আল্লাহ যা দিচ্ছেন আমার জন্য বেশি দিচ্ছেন, এতেই আমার তুষ্ট দেখা দরকার, এর প্রতিদানই আমি আল্লাহকে দিয়ে শেষ করতে পারব না, কাজেই আমি এতে তুষ্ট। এই তুষ্টিটার নাম শুকুর, এই গুণটা, এই তুষ্টি গুণ, শুকুরের গুণ যাদের মধ্যে নাই, ভালো রকম শুনেন, ভালো রকম রণ রাখবেন, শুকুরের গুণ যাদের মধ্যে নাই, একমাত্র তারাই হারাম রুজি করতে চেষ্টা করে। শুকুরের গুণ যাদের মধ্যে নাই তারাই কিমন রুজির চেষ্টা করে, হারাম রুজির চেষ্টা করে। আজকের থেকে স্মরণ রাখবেন, হারাম রুজির চেষ্টা করে কে, শুকুরের গুণ অর্জন করতে পারল না। শুকুরের গুণ যারা অর্জন করতে পারে তারা জীবনে কোনদিন একটা লাল পয়সাও হারাম উপায় আসলে গ্রহণ করতে রাজি হবে না, কোটি কোটি টাকা হারাম পথে আসলেও গ্রহণ করতে রাজি হবে না। একটা লাল পয়সাও যদি হারাম পথে পায় সেইটাও যেমন গ্রহণ করে না, কোটি টাকাও যদি হারাম পথে আসে সেইটাও সেইটাও গ্রহণ করে না। তার মধ্যে কোন গুণটা আছে, শুকুরের গুণ আছে। বুঝে থাকলে বলুন, মানুষ হারাম রুজির চেষ্টা করে, কোন গুণ না থাকলে শুকুরের গুণ না থাকে। আমি তো আশা করি আমার কথাগুলি বুঝলে আমাদের কার মধ্যে কত নম্বরটা আছে আর কার মধ্যে কত নম্বরটা নাই এটা বুঝতে অসুবিধা হওয়ার কথা না, নাকি বলে? যে সমস্ত গুণ অর্জন না করলে মানুষের স্বভাব চরিত্র ভালো হয় না, এর এক নম্বর কি বললাম, কি বললাম, দুই নম্বর কি বললাম, শুকুর। এই কারণে মুমিন বন্দা আল্লাহ সামান্য কিছু নিয়ামত পাইলেও বলে আলহামদুলিল্লাহ, এই আলহামদুলিল্লাহ মানে আল্লাহ যথেষ্ট দিচ্ছেন, এই যদি না দিতেন আমি কি করতাম। যারা চেষ্টা, অনেক চেষ্টা সাধনা করেও আশানুরূপ ধন সম্পদ পায় না, অথবা জরুরি দরকারি ধন সম্পদও পায় না, গরিব থাকে, এরা যেন হতাশ না হয়, এরা যেন না শুকুর না হয়, এরা যেন বেশুকুর না হয়, এজন্য হাদিস শরীফে রসুলে করিম সুলতান বলেন, একজন ধনী যে পরিমাণ এবাদত বন্দেগি করল আর একজন গরিবের এবাদত বন্দেগি যদি ঠিক সেই পরিমাণ থাকে, দুজনের সব সমান, এই দুইজন ধনী এবং গরিব দুইজনের মধ্যে যে গরিব সে 500 বছর আগে বেহেশতে যাবে, যে ধনী তার বেহেশতে যাবে যেতে 500 বছরের সময় পরে যাবে, গরিব মুমিন বেহেশতে যাবে 500 বছর আগে, ধনী মুমিন বেহেশতে যাবে 500 বছর পরে। এই 500 বছর ধনী মুমিনে করবে কি, তার হিসাব মিলাইতে মিলাইতে 500 বছর যাবে, ওই গরিবের দনও নাই, হিসাবও নাই, মাথাও নাই, ব্যথাও নাই, 500 বছর আগে বেহেশতে গিয়ে বসে থাকে। রসুলের এই হাদিসটা যদি আমরা ইয়াকিনের সাথে গ্রহণ করতে পারি তাহলে শুকুরের গুণ অর্জন করতে পারি কিনা। একজন মানুষ যদি দুনিয়াতে ধনী হয় কত বছর দন ভোগ করবে, বেশির থেকে বেশি 100 বছর। দুনিয়াতে যদি একটা মানুষ কোটি কোটি কোটি টাকার সম্পদের অধিকারী হয় কতদিন ভোগ করতে পারবে, 500 বছর তো না, 100 বছর, বেশির থেকে বেশি, বেশির থেকে বেশি 100 বছর। রসুল বলেন তুমি ধনীর 500 বছর আগে জান্নাতে যাবে। তাহলে আমি গরিব হইলে আল্লাহর শুকুর আদায় করব না কেন, আমি গরিব হইলে সবর করব না কেন? এই গুণ অর্জন না করতে পারলে, গুণগুলি অর্জন না করতে পারলে কোন মানুষ কোনদিন কোন মানুষের স্বভাব চরিত্র ভালো হতে পারে না। যে সমস্ত দোষ বর্জন না করলে মানুষের স্বভাব চরিত্র ভালো হতে পারে, এই সমস্ত দোষের একটা দোষ হল অহংকার, একটা দোষ হল অহংকার, অন্তরে থাকে, এটা অন্তরের রূপ, যে অন্তর নিয়েই প্রতিটি মানব সন্তানের জন্ম হয়, অন্তরে নিয়েই অহংকারের রূপ মানুষের মনে জন্ম হয়, এর অহদিচ্ছাই যত গুণ অর্জন না করলে স্বভাব চরিত্র ভালো হতে পারে না। এর মধ্যে তিন নম্বর গুণের নাম বিনয়। বিনয়কে কুরআনের ভাষায় বলে তাওয়াযু, বাংলা ভাষায় বলে বিনয়। এই বিনয়ের মর্ম কি? আমি অন্যদের চেয়ে বড় নই, আমি সকলের ছোট। নিজেকে নিজে সকলের ছোট মনে করার নাম বিনয়। এটা একটা গুণ। এই গুণ যে অর্জন করতে পারবে না, সে অহংকারের দুষে দোষী হবে। তাওয়াযু কয় এটাকে, বিনয়কে কুরআনের ভাষায় বলে তাওয়াযু। আর এর বিপরীত কার নাম হইল তাকাব্বুর। তাকাব্বুর হইল একটা দোষ, এর বিপরীত গুণটার নাম হল তাওয়াযু। তাওয়াযুর গুণ যে অর্জন করতে পারবে না, অহংকারের দোষ অবশ্যই তার মধ্যে পাওয়া যাবে। অহংকারের দোষ ছাড়তে হবে আর বিনয়ের গুণ অর্জন করতে হবে। বর্তমান সমাজের মুসলমান এত চালাক, যদি আপনি বলেন যে তুমি অহংকার করো কিনা, দরকার পড়লে দরকার কথম খাইয়া বলবে আমি কোন অহংকার করি, দরকার পড়লে পঞ্চাশ বার কসম খাইয়ে বলবে আমি কোন অহংকার করি। এই জন্য মুফাসসিরিন এখানে লিখছেন, তোমার মুখের কথার দ্বারা কিছু আসে যায় না। এটার একটা স্কেল আছে, একটা মেশিন আছে, এটা দিয়ে তোমার আত্মাটাকে মাপলেই ধরা পড়ে যাবে তোমার অন্তরে অহংকার আছে কি নাই, থাকলে কি পরিমাণ আছে কি পরিমাণ নাই। আমি বলে দিচ্ছি, শুনো, আপনারা বুঝতে পারলে সবে টের পাবেন আপনার অন্তরে কি পরিমাণ অহংকার আছে অথবা নাই। মুফাসসিরিনে কেরাম লেখেন, তোমার মনকে জিজ্ঞেস করো তোমার মধ্যে কোন গুণ আছে কিনা। মন যদি বলে আমার মধ্যে কিছু গুণ আছে, আমি যে কথা বলতে পারি এটাও আমার একটা গুণ, এটা একটা দোষ। আমি যে চোখে দেখি এটাও আমার একটা দোষ, গুণ। আমি যে কানে শুনি এটাও তো আমার একটা গুণ। আমার মনকে যখন জিজ্ঞেস করবো আমার মধ্যে কোন গুণ আছে কিনা, মন অবশ্যই সাক্ষী দিবে যে কিছু গুণ তো আমার মধ্যে আছে। এবার দ্বিতীয় দফা তোমার মনকে জিজ্ঞেস করো, তোমার এই গুণগুলির জন্য তুমি নিজে প্রশংসা পাওয়ার যোগ্য কিনা। মন যদি সাক্ষী দেয় যে আমার গুণগুলির জন্য আমি প্রশংসা পাওয়ার যোগ্য না, মোটেও এই গুণগুলি আমাকে যিনি দান করেছেন তিনিই শুধু প্রশংসা পাওয়ার যোগ্য, তাহলে বোঝা গেল তোমার মধ্যে শুকুরের যে একটা গুণ যে তোমার মধ্যে আছে। শুকুর একটা গুণ নেই, এই গুণ তোমার মধ্যে আছে। আর যদি তোমার মন সাক্ষী দেয় আমি এত বড় জ্ঞানী, আমি এত বড় গুণী, আমি এত বড় পণ্ডিত, আমি এত বড় ধনী, আমি এত বড় রূপের অধিকারী, আমি এর জন্য কিছু প্রশংসা পাওয়ার যোগ্য হব না কেন, তাহলে প্রমাণ হয়ে গেল তোমার মধ্যে অহংকারের বীজ আছে। বীজ অহংকারের কি আছে? এটার কোরআনের ভাষায় এটার নাম উজবা। অহংকারের বীজ যেটা, এটার নাম উজ। নিজের গুণের জন্য নিজেকে প্রশংসার যোগ্য মনে করা, নিজের গুণের জন্য নিজেকে প্রশংসার যোগ্য মনে করা, কোরআনের ভাষায় এটার নাম উজ। আমরা সহজে বুঝি এটাকে বলে অহংকারের বীজ। আর যদি শুধু মনে করে না, নিজের মুখে প্রকাশও করে যে আমার মধ্যে অমুক গুণ আছে, তমুক গুণ আছে, তাহলে অহংকারের চারা, অহংকারের চারা। আর শুধু নিজের গুণের কথা বলে না, অন্যর সাথে তুলনাও করে, তার মধ্যে নাই আমার মধ্যে আছে, তাহলে অহংকারের ডালপালা, গাছ, অহংকারের গাছ। আর যখন যারে ছোট মনে করছিল আর নিজের যার থেকে বড় মনে করছিল, এটা যদি প্রমাণ করতে পারে না, তখন তার সাথে অবিচার শুরু করে। এই অবিচার শুরু করাটা হইল অহংকারের ফসল, অহংকারের ফসল। সারা দুনিয়াতে যত মানুষের সাথে অবিচার করে, সবগুলির অহংকারের ফসল, সবগুলি অবিচার অহংকারের ফসল। কোন অবিচারীও যদি কয় আমার মধ্যে অহংকার নাই, বলেন সত্য বলল না শুনলো না মিথ্যা? তুমি অন্য লোকের সাথে অবিচার করো তো শুধু এই কারণেই যে তোমার মধ্যে অহংকার আছে। সকল প্রকার অবিচার হইল অহংকারের ফসল। কোরআনের ভাষায় অহংকারের বীজ রে কয় উজব, অহংকারের চারা রে কয় কিবির, অহংকারের গাছ রে কয় তাকাব্বুর, অহংকারের ফসল রে কয় ইস্তেকবার। উজব কিবির তাকাব্বুর ইস্তেকবার। উজব কয় নিজের গুণের জন্য নিজেকে প্রশংসার যোগ্য মনে করা, এটা বীজ সারা কিবিদের বাইরে থাকে না ভিতরে, অহংকার এখনো তার ভিতরে রয়েছে বীজ। আর যখন মুখে প্রকাশ করে যে আমার গুণের জন্য আমি প্রশংসা পাওয়ার যোগ্য, রয়েছে কি অঙ্কুর বীজের ভিতরে না বাইরেছে? অঙ্কুর বীজ থেকে বাইরে এটারে কি করা সারা, তার মধ্যে অহংকারের সারা গদাইছে। অন্য লোকের সাথে যখন তুলনা শুরু করে তার মধ্যে নাই আমার মধ্যে আছে, সারা সীমিত অনেক দূরে গেছে, যা সারা না গাছ। যারে তার থেকে অযোগ্য মনে করে তার সাথে অবিচার শুরু করে দিল, এটা কি শুধু গাছই রইল না ফল ধরল, এইটা হইল অহংকারের ফল। কথাগুলি বুঝে থাকলে ইনশাআল্লাহ অহংকারের বীজ যার অন্তরে আছে তিনি অর্থে ভাবেন আমার মধ্যে অহংকারের বীজ আছে, যার অহংকার চারা গজাইছে তিনি অর্থে ভাবেন আমার অহংকারের চারা গজাইছে, যার অহংকারের ডাল ভালা দিছে তিনি অর্থে ভাবেন আমার অহংকারের ডাল ভালা দিছে, যার অহংকারে ফল ধরছে তিনি অর্থে পাবেন আমার অহংকারে ফল ধরছে। এখন যেটাই হোক, সাই আপনার অন্তরে অহংকারের বীজ হোক, সাই চারা গজাইয়া থাকুক, সাই ডাল ভালা দিয়া থাকুক, সাই ফল দইরা থাকুক, অহংকার সম্পর্কে হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন বিন্দু মাত্র অহংকার যার অন্তরে থাকবে এবাদত বন্দেগীর দ্বারা জান্নাতে যেতে পারবে না, অহংকারের কারণে জাহান্নামে যেতেই হবে। এই দোষ মুক্ত না হওয়া পর্যন্ত তোমার স্বভাব চরিত্র ভালো হবে না, এই দোষ মুক্ত না হওয়া পর্যন্ত স্বভাব চরিত্র ভালো হবে না। যার স্বভাব চরিত্র ভালো নয় সে অন্য লোকের সাথে অবিচার করে, যার স্বভাব চরিত্র ভালো নয় সে অন্যকে ছুটু আর নিজেকে বড় বলে, যার স্বভাব চরিত্র ভালো নয় সে নিজেকে অন্য থেকে বড় মনে করে, যার স্বভাব চরিত্র ভালো নয় সে নিজের গুণের জন্য নিজেকে প্রশংসার যোগ্য মনে করে। সবগুলি একটা জিনিসের ভালো হোক, এর স্বভাব চরিত্র ভালো না, স্বভাব চরিত্র ভালো না হওয়া পর্যন্ত কোরআনের সবগুলি বিধিবিধান পরিপূর্ণভাবে পালন করার কোন উপায় নাই। তাহলে যত দোষ মুক্ত হতে হবে এর মধ্যে একটা দোষের নাম অহংকার, এর বিপরীতে গুণটার নাম বিনয়। বিনয়ের মানে কি? বিনয়ের মানে হল অন্য কাউকে নিজের চেয়ে বড় মনে না করা, নিজেকে অন্য সকলের চেয়ে ছোট মনে করা। কেন? এটা কি বাস্তব? আমি কি সারা দুনিয়ার সব মানুষের চেয়ে ছোট? আমি কি সারা দুনিয়ার সব মানুষের চেয়ে অযোগ্য? আমি কি সারা দুনিয়ার সব মানুষের চেয়ে অশিক্ষিত? আমার চেয়ে বেশি অশিক্ষিত কি কেউ নাই? এই প্রশ্নগুলি শয়তানে মনে লাগাইয়া দেয়। কেন? আমার মধ্যে অহংকারের বীজ বহন করার জন্য। কথা বুঝলে কিনা দেখছি? প্রশ্নগুলি মনের মধ্যে জাগায় রেখে কেন লাগে অহংকারের বীজ বাইন করত? যদি আমার মনে এই কথা গ্রহণ করিয়া ফেলে যে আমার চেয়ে কম শিক্ষিত তো মানুষ আছে দুনিয়াতে, অনেক গুণা এমন আছে যেগুলি আমি করি না অন্যরা করে এমন মানুষ তো আছে দুনিয়াতে, যদি মন গ্রহণ করে ফেলে বুঝবেন শয়তানের বাইন করা অহংকারের বীজ আপনার অন্তরে ঢুকে গেছে। শয়তানের গুণা অহংকারের বীজ অন্তরে ঢুকে গেছে। এই বীজগুলি বাইর করে ফেলার ব্যবস্থা কি? এটা শিখতে হবে। কেন্দ্রে মিটে গেল পদ্ধতি আছে, সিস্টেম ছাড়া হবে না, বাইর করতে হবে। এইটা বাইর করতে হইলে কেন্দ্রে অহংকারের অশয়তান যে আমাদের অন্তরের মধ্যে অহংকারের বীজ বাইর করে শয়তানের বাইর করা বীজগুলি অন্তর থেকে বের করে ফেলে দেওয়া। সৃষ্টি মাসে পদ্ধতি আছে, এই পদ্ধতি যিনি জানেন তার কাছ থেকে শিখে আসতে হবে এবং যথারীতি ট্রেনিং গ্রহণ করতে হবে। তা না হইলে শয়তান অহরহ এক মিনিটে হাজারো বীজ গুলবে আমার অন্তরে বহন করে, একটাও আমি বই করে ফেলতে পারবো। মুহাসিরিনেরা লেখেন শয়তানের এই বীজ অন্তরে মুখে না দেওয়ার ব্যবস্থা হইল। যখনই তোমার মনে এই কথাটা জাগবে যে তোমার চেয়ে অনেক অনেক বেশি গুণা করতে বলা মানুষ তো দুনিয়াতে আছে, তোমার চেয়ে অনেক বেশি অশিক্ষিত তো দুনিয়াতে আছে, এই কথাটা যখনই তোমার মনে জাগবে তখনই তুমি এই কথাটা চিন্তা করো যে যেই লোকে আমার থেকে অনেক বেশি গুণা করছে, যেই লোক আমার থেকে অনেক বেশি অশিক্ষিত আছে, মরণের আগে আগে যদি সেই লোকটা আল্লাহকে সন্তুষ্ট করে ফেলতে পারে, আমার সম্ভাবনা নাই, যত বড় গুণাই করুক মরণের আগে আল্লাহকে সন্তুষ্ট করার সম্ভাবনা নাই। তাহলে আপাতত এই আলোচনাটা একটু সময়ের জন্য মুলতবি রাখেন। আর একটা ঘটনা বলি হাদিস থেকে, হাদিস শরীফে উল্লেখ আছে হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তি 99টা ফোন করছে, আমিও আপনারা জানার মতো আমিও 99টা ফোন করছি, আমি তো জীবনে কোনো মানুষ ফোন করি মানুষ বলেন খুনের কারণও বলি, কোন লোককে খুন করার নির্দেশও দেয় নাই সমর্থনও দেয় সমর্থনও নেই, অথচ ওই লোকটা আল্লাহ রাসূল বলেন 99টা খুন করছে। 99টা খুন করার পর তার মনের মধ্যে আল্লাহর বিচারের ভয় যাচ্ছে। একজন আলেমকে জিজ্ঞেস করল, হুজুর আমার জীবনে 99টা খুন করেছি কিন্তু এখন আমার মনে জাগে যে আমি যে এত খুন করলাম আল্লাহর কাছে কি যথা, আমার কি আল্লাহর কাছে মাফ পাওয়ার কোন ব্যবস্থা আছে? ইনি সুযোগ্য আলেম ছিলেন, ইনি বললেন একটা নয় দুইটা নয় পাঁচটা নয় সাতটা নয় 99টা খুন করেছ তোমার মাফে কোন ব্যবস্থা নেই। তখন এই কুনি লোকটা বলল আপনি তো আমার জন্য একটা সুসংবাদ দিলেন না, আপনার দুঃসংবাদে তো আমার মনটা আরো খারাপ হইল, ওনারাও কোন এবার সংখ্যা কত হইল, কিন্তু মনের ধারা রইল যে আমার উপায় কি হবে। লোকটি বলল অমুক দেশে একজন সুযোগ্য আলেম আছেন, ওনার কাছে গেলে হয়তো তোমার কোন সুরাহা হইতে পারে, রওনা হইল ওই আলিমের কাছে যাও। ওই আলিমের কাছে রওনা হওয়ার পর কিছু পথ গেল, বেশি পথ বাকি গেল, এমন অবস্থায় আজরাইল ফিরিস্তা আসলেন তার জান বাইর করতে। আজরাইলের সাথে দুই দল ফিরিস্তা বাহিনী থাকেন, একদল রহমতের ফিরিস্তা ইমানদার নেককারের জান আরামের সাথে বাইর করেন, আরেকদল আজাবের ফিরিস্তা বেঈমান ফাবিষ্টদের জান কষ্ট দিয়ে বাইর করেন। এই দিন আজরাইলের সাথে দুনো দল ফিরিস্তা আসে, ওই 100 গুণের খুনির জান বাইর করার জন্য আজরাইলের সাথে দুনো দল ফিরিস্তা আসে। রহমতের ফিরিস্তারা বলে কোন 100টা করলে কি হবে, সে এখন আল্লাহকে ভয় করল এই পথ ছেড়ে দিতে চায় আল্লাহর পথে ফিরে আসতে চায়, হারাতে পারিল না সেটা তার দোষ নয় আমরা তার জানি। আজাবের ফিরিস্তারা বলে পথ পাইতে চায়, পথ তো এমন পাইছে না গ্রহণ করছে না আমরা তার জানি। হাদিস শরীফ হাদিসের কথা আল্লাহ রাসূল বলেন দুই ফিরিস্তার দ্বন্দ্ব করে শেষ পর্যন্ত দুনোদল ফিরিস্তা মীমাংসার জন্য আল্লাহর দরবারে গেলেন, আল্লাহ আপনি মীমাংসা করে দিন এই লোকের এই ফাফিস্টর জান রহমতের ফিরিস্তা বাই করবে না গজবের ফিরিস্তা বাই করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সুজা জবাব না দিয়া একটা হিসাব দিয়া দিলেন, তোমরা তার পিছনের রাস্তাও মাফ হও সামনের রাস্তাও মাফ, যদি পিছনের রাস্তা কম হয় সামনের রাস্তা বেশি হয় তাহলে আজাবের ফিরিস্তা তার জান বাই করবে, আর যদি পিছনের রাস্তা বেশি পার হইয়াছে থাকে সামনে কম রাস্তা বাকি থাকে তাহলে রহমতের ফিরিস্তা তার জান বাই করবে। বাস্তবে তার কোন দিকের রাস্তা বেশি ছিল, সামনের রাস্তা বেশি ছিল, কিছু রাস্তা পার হইয়াছে সব রাস্তা সামনে রয়ে গেছে, আল্লাহ দেওয়া হিসাব মতো কোন ফিরিস্তার দল তার জান বাই করার কথা। এই দুনো দল ফিরিস্তা বিদায় দিয়ে আল্লাহ তৃতীয় দল ফিরিস্তা রাখলেন, হাদিসের ঘটনা বিশ্বাস করুন আল্লাহ রাসূল বলেন তৃতীয় দল ফিরিস্তা রাখিয়া বললেন তাহলে যে হিসাব দিয়েছি হিসাব মতো তো সে গজবের ফিরিস্তা তার জান বের করল, কিন্তু আমার যে বন্দা এতগুলি গুণা করার পরও আমাকে ভয় পাইল এখন শুধু মুক্তির রাস্তা তালাশ করে, রাস্তা পাইলে সে গ্রহণ করবে, এই বন্দাকে আমি আজাবের ফিরিস্তার হাওলা করতে চাই না। ওরা যখন পিছনের রাস্তা মাপবে তখন তোমরা রাস্তা টেনে লম্বা করে ধরবে যেন পিছনের রাস্তা মাপে বেশি হয়। তোমরা যখন তারা যখন সামনের রাস্তা মাপবে তখন তোমরা সামনের রাস্তা সংকীর্ণ করে ধরবে যেন মাপে কম হয়। শেষ পর্যন্ত তৃতীয় দল ফিরিস্তা তাই করলেন, প্রথম দুই দল ফিরিস্তার মাপে বাস্তবে ছিল সামনের ফিরিস্তা রাস্তা বেশি, মাপে ধরা পড়লো কম, বাস্তবে ছিল পিছনের রাস্তা কম, মাপে ধরা পড়লো বেশি। এবার বলেন, একশো খুনের খুনি মরণ বরণ করল পাপিষ্ট অবস্থায় না মুক্ত অবস্থায়? এবার আসেন মূল কথায়, আমার মন যদি সাক্ষী দেয় যে আমার চেয়ে অনেক বেশি গুণা অমুকে করছে, আমি এতগুলি গুণা করছি না, এটা শয়তানের বাইন করা একটা বীজ, অহংকারের বীজ, এই বীজকে নষ্ট করার ব্যবস্থা ওই লোকের ঘটনা স্মরণ করো, সে যদিও আমার চেয়ে অনেক বেশি পাপ করছে, মরণের আগে আগে যদি সে আল্লাহকে ভয় করিয়া মাফের পথ তালাশ করিয়া সেই পথ অবলম্বন করিয়া মরে, আল্লাহ তো তার সব গুণা মাফ করেন। আমি যদি ওই একটা দুইটা গুণা মাত্র করিয়া থাকি, আমি যদি সেই গুণাগুলি সাথে নিয়ে মরি তাহলে কে ভালো হইল কে মন্দ হইল? কাজেই কোন পাপিষ্টকেও নিজের চেয়ে ছোট মনে করতে নাই। এবার বিষয়টা বুঝতে পারলেন কিনা? তুমি যত বড় নিষ্পাপ হোক না কেন, সে যত বড় পাপিষ্ট হোক না কেন, তাকে তোমার চেয়ে ছোট মনে করতে পারোই না, তোমাকে তার চেয়ে বড় কিছুতেই মনে করতে পারো না। আল্লাহ যদি তাকে মাফ করে দেয় তোমারে মাফ না করে দেয় কে ছোট কে বড়? এই জন্য আমরা কেউ নিজেকে দুনিয়ার কোন পাপিষ্টের চেয়েও বড় মনে করতে পারি না। তাহলে বোঝা গেল বিনয় নামের যে একটা গুণ আমার অর্জন হয়েছে, বিনয় নামের যে একটা গুণ এটা আমার কি হয়েছে অর্জন হয়েছে। আল্লাহর দুনিয়ার মধ্যে কোন একটা মানুষকেও যদি আমার চেয়ে ছোট মনে করি এখনো আমার মধ্যে অহংকারের বীজ রয়েছে, এখনো আমার মধ্যে অহংকারের কি রয়েছে বীজ রয়েছে। এই জন্য মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, যখন তুমি টের পাবে তোমার মন এই কথা বলে অমুকে যত পাপ করে তত পাপ তো আমি করি না, অমুক যত বড় মূর্খ তত বড় মূর্খ তো আমি না, অমুক যত বড় খারাপ আমি তত বড় খারাপ তো আমি না, তখন বুঝবে তোমার অন্তরে শয়তানে অহংকারের বীজ বুনতেছে। এই বীজগুলি নষ্ট করার পদ্ধতি ওই হাদিসে আল্লাহ রাসূল শিক্ষা দিয়েছেন, সে যত বড় পাপিষ্ট হোক যদি পর্যন্ত আল্লাহ তাকে মাফ করে দেন, আর আমার পাপ যতই কম হোক যদি আল্লাহ আমাকে মাফ না করেন তাহলে কে বড় কে ছোট? এত বড় ভাবিষ্ঠটা সেও আমার চেয়ে বড়, আর আমি সামান্য ভাবের অধিকারী আমিও ছোট, কাজেই আমি কারো চেয়ে বড় হওয়ার যোগ্য নই। এই মনোভাব অন্তরে পোষণ করার নাম বিনয়। এখানে কোরআনের ভাষায় বলে তাওয়াদু, কোরআনের ভাষায় বলে তাওয়াদু, এটার বিপরীত তার নাম অহংকার। মুফাসসিরিন কেরাম আরো লেখেন, বর্তমান দুনিয়াতে বহু মুসলমান অহংকার করে সরাসরি, এগুলো সরল অহংকার, আর অনেক মুসলমান আছে অহংকার করে সরাসরি নয়, ফেসের মাধ্যমে ভাষাটা বিনয়ের আর মতলবটা অহংকার। এটা বাংলা ভাষার কথা সত্য মতলব খারাপ, কথা সত্য মতলব খারাপ। একটা হইল সুদা অহংকার আর একটা হইল চক্রান্তমূলক অহংকার। সুদা অহংকার কোনটা? আমি বড় সে ছোট, আমি জ্ঞানী সে মূর্খ, আমি শক্তিশালী সে দুর্বল, আমার সাথে তার কোন তুলনা চলে না, এগুলি কি অহংকার? সুদা অহংকার। আর একটা আছে চক্রান্তমূলক অহংকার, সেটা কোনটা? আমি লেখাপড়া করছি না, আমি নিজেরা বড় বোঝাই না ছোট বোঝাই ভাষাটা ছোট বোঝাই এরপরে করে, কিন্তু অনেক ফোন নিতেও আমার সাথে পারে। তাহলে আমি লেখাপড়া করছি না নিজেরা ছোট বোঝানি লেগে বলছিল, অনেক ফোন নিতে চেয়েও বেশি জানে বোঝানির লেগে বলছিল। এটার নাম সুদা অহংকার না, এটার নাম চক্রান্তমূলক অহংকার, ডাইরেক্ট অহংকার, ইনডাইরেক্ট অহংকার। প্রথমটার থেকে দ্বিতীয়টা আরো জগৎ আরো জগৎ একটুকে বলে আমি আমার কোন এলেম কালাম নাই, আমার কোন ভাষায় বোঝা যায় কি বিনয়, কিন্তু কথাটা শেষ না। এরপরে বলে তবে অনেক আলেমেও আমার সাথে পারে, তাহলে আমার কোন এলেম কালাম নাই বলছিল নিজেকে ছোট বোঝানোর জন্য না অনেক আলেমের চেয়েও বড় বোঝানোর জন্য, এটার নাম চক্রান্তমূলক অহংকার। কেউ বলে আমি গরিব মানুষ, ভাষায় কি বোঝায় বিনয়, কিন্তু এই পর্যন্ত তার কথা শেষ নয়। এরপরে বলে আমি যে মূল্যবান খানা খাই আর যে দামি বাড়িতে থাকি এটা অনেক ধনী মানুষে পারে না, তাহলে আমি গরিব মানুষ বলছিল কিসের জন্য, অনেক ধনীর থেকেও সে সুখে থাকে ওইটা বোঝার জন্য। এগুলি সরল অহংকার না চক্রান্তমূলক অহংকার। আমি তো আশা করি আমার কথাগুলি বুঝে থাকে। আমাদের কে সুধা অহংকারী, কে চক্রান্তমূলক অহংকারী, কার মধ্যে অহংকারের বীজ আছে, কার অহংকারে চারা গজাইছে, কার অহংকারে ডাল ভালা দিছে, কার অহংকারে ফল ফসল দিচ্ছে, এটা না বুঝার আর কোন কারণ নেই। যে যে অবস্থাতেই আছি আমাদের মধ্যে এই যে আল্লাহ পাক রব্বুল আলামিনের পাঁচ প্রকারের বিধানের এক প্রকার স্বভাব চরিত্র, এই স্বভাব চরিত্র সংশোধন করার জন্য দশটা গুণ অর্জন করতে হয়, এর একটা মাত্র গুণের নাম বিনয়, একটা মাত্র গুণের নাম বিনয়। এই অহংকারের কোন একটা অবস্থা যদি আমার মধ্যে পাওয়া যায় তাহলে বোঝা গেল বিনয় গুণ এখনো আমার অর্জন হয়নি, অহংকারের দোষ আমি এখনো বর্জন করতে পারিনি, আমার স্বভাব চরিত্র কিছুতেই ভালো হতে পারে না। কথা বুঝলেন কি না, কথা বুঝলেন কিনা? একদিন একটুকে আমার জিজ্ঞেস করে হুজুর আপনার মধ্যে যদি অহংকার না থাকত তা আমরা এতগুলি জ্ঞানী গুণী শিক্ষিত মানুষকে ফ্লোরে বসাই আপনি চেয়ারে বসলেন কেমনে? এতগুলি আপনার চেয়ে বড় শিক্ষিত কি এখানে কেউ ছিল না? আপনার চেয়ে বয়স্ক মানুষ কি এখানে কেউ ছিল না? এইগুলি ফ্লোরে বসাই আপনি চেয়ারে বসলেন কেমনে অহংকার না থাকে? এই লোকে কি জবাব দেবে? আপনারা যারা ফ্লোরে বসছে আমি যদি এই কথা মনে করি যে তারা আমার চেয়ে কম যোগ্য এই জন্য ফ্লোরে বসছে, আর আমি যদি মনে করি আমি তাদের চেয়ে বেশি যোগ্য এই জন্য আমি চেয়ারে বসছি, অবশ্যই আমার অন্তরে অহংকার। আসল ঘটনা তা নয়, আসল ঘটনা হল শ্রোতাদের নিচে বসা আর বক্তার উপরে বসা নবীর সুন্নত। আমি বড় হওয়ার জন্য উপরে বসিনি, আপনারা ছোট হওয়ার কারণে নিজে বসেন নিচে বসেন নাই, নবীর সুন্নত পালনের জন্য বক্তা উপরে বসবেন শ্রোতারা নিচে বসবেন। কারণ কি? কারণ হল মুখ দেখার সুবিধা। কারণ কি? আমিও যদি ফ্লোরে বসি আপনারা আমার মুখ দেখবেন? আমি আপনাদের মুখ দেখব? এই মুখ দেখার মুখের দিকে চাইয়া কথা বললে কথা বুঝতে বুঝাইতে যত সহজ হয়, মুখের দিকে না চাইয়া কথা বললে বুঝতে বুঝাইতে তত সহজ হয় না। এই সুবিধার জন্য শ্রোতাদের নিচে বসা বক্তার উপরে বসা নবীর সুন্নত। কোন শ্রোতাকে বক্তার চেয়ে ছোট মনে করলে বক্তা নিজেকে শ্রোতাদের কোন একজন শ্রোতার চেয়ে বড় মনে করলে অবশ্যই তার অন্তরে অহংকার আছে। কথা বুঝলেন কিনা? দেখুন তাহলে আজকে এই কথা মনে রাখেন যে যিনি আমাদেরকে কথা শোনাইবেন ইনি উপরে বসলেন কেন? তিনি অহংকারী। কি জবাব আছে আপনার কাছে? সুন্নতের কারণ কি? হ্যাঁ, সুন্নতের একটা কারণ আছে, এই কারণে এটা সুন্নত। এই গুণগুলি বর্জন করার জন্য, এই দোষগুলি অর্জন করার জন্য কোন একটা মানুষের ব্যক্তিগত চেষ্টা যথেষ্ট নয়, কোন একটা মানুষের ব্যক্তিগত চেষ্টা যথেষ্ট নয়। কোন না কোন আল্লাহওয়ালা বুজুর্গের হাতে ধরিয়া উনার দ্বারা প্রশিক্ষণ নিয়া ট্রেনিং নিয়া এইগুলি বর্জন করতে হয় একটা একটা করে, আর গুণগুলি একটা একটা করে ট্রেনিং এর মাধ্যমে অর্জন করতে হয়। ট্রেনিং লাগে আমাকে এই দশটা দোষ বর্জন করার, ট্রেনিং দেওয়া হইবেন দশটা গুণ অর্জন করার প্রশিক্ষণ দিবেন আমাকে এমন একজন আল্লাহওয়ালা যিনি নিজে দশটা দোষ মুক্ত হয়েছেন দশটা গুণ অর্জন করেছেন, এমন লোক আমাকে প্রশিক্ষণ দিয়া আমার দশটা দোষ আমার থেকে দূর করবে না, দশটা গুণ আমাকে অর্জন করা হবে। আমার কথা বুঝতে থাকলে বলুন, স্বভাব চরিত্র নিজে নিজেই ভালো করা যায় না ট্রেনিং লাগে? ট্রেনিং গ্রহণ করবে কে, ট্রেনিং দিবেন কে, গ্রহণ করবে যার অভাব আছে আর দিবেন যার অভাব নাই। কাজে কোন বুজুর্গের কাছে যাবো আমি ট্রেনিং এর জন্য যার এই দশটা দোষের একটা দোষ নাই, যার দশটা গুণের সবগুলি গুণ আছে তার কাছে যাবো আমি প্রশিক্ষণে? তিনি আমাকে প্রশিক্ষণ দিয়া ট্রেনিং দিয়া দীর্ঘদিন পর্যন্ত অনুশীলন করে এই দোষগুলি থেকে আমাকে মুক্ত করবেন আর এই গুণগুলি আমার অন্তরে ঢুকাই দেবেন। এই প্রশিক্ষণকে আমাদের দেশীয় ভাষায় পরিভাষায় পীর মুরিদি বলা হয়। দশটা দোষ যিনি বর্জন করতে পারছেন, দশটা গুণ যিনি অর্জন করতে পারছেন তিনি পীর। দশটা দোষ বর্জন করতে না পাইলে, দশটা গুণ অর্জন করতে না পাইলে যদি কেউ নিজের নিজে ফির দাবি করে, হে ফির নয় বর্ণ, কথা বুঝলেন? ফিরকে আর বর্ণকে পরিষ্কার হল কিনা? দশটা দোষ যিনি বর্জন করতে পারছেন, দশটা গুণ যিনি অর্জন করতে পারছেন তিনি কি? এই দোষগুণ গুলির প্রশিক্ষণ যিনি গ্রহণ করেন নাই অথচ পীর দাবি করেন তিনি কি? তিনি পীর নন, তিনি বর্ণ। পীরের কাছে গিয়া ভর্তি হতে হয়, ভর্তি হওয়ার নিয়ম আছে। নিয়ম কি? পীরে হয়তো হাত ধরবেন আর না হয় অন্য কিছু ধরাইবেন, ধরাইয়া তাকে ওয়াদা করাইবেন যে আল্লাহ কোরআনের এই বিধানগুলি তুমি আজকে থেকে পালন করার জন্য চেষ্টা চালাও, গুণগুলি অর্জন করার জন্য প্রশিক্ষণ শুরু করো, দোষগুলি বর্জন করার জন্য প্রশিক্ষণ শুরু করো। তার হাতে ধরিয়া আমি প্রতিজ্ঞাবদ্ধ হইলাম আজকের থেকে আমি আল্লাহর কোরআনের বিধানগুলি পালন করার জন্য চেষ্টা সাধনা চালাইলাম, এর মানে হইল আমি মুরিদ হইলাম। আর তিনি আমার কাছ থেকে এর প্রতিশ্রুতি নিলেন, এর মানে হইল তিনি আমাকে মুরিদ করলেন। এই জিনিসটাকে আজকাল অনেকেই অস্বীকার করতে চায়, মুরিদ হওয়া পাইলা কোথায়, পীর মুরিদি পাইলা কোথায়? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের এক আয়াতে বলেন, আমাদের এশিয়ান পরিভাষায় বলে মুরিদ হয়। মুরিদ হওয়াটা কোন এলাকার পরিভাষা? এশিয়ান পরিভাষা, বাংলাদেশ ভারত পাকিস্তান এটাকে বলে মুরিদ হয়। কোরআনের ভাষায় বলে বায়াত। এই বায়াত শব্দের অর্থই বেচা কিনা, শব্দের অর্থ বেচা কিনা। আপনি আল্লাহর একজন মনোনীত ব্যক্তি, আল্লাহর একজন পছন্দসই ব্যক্তি, আপনি আল্লাহর একজন ওলি, দশটা দোষ আপনি অর্জন করেছেন, দশটা গুণ আপনি অর্জন করেছেন, আপনি আল্লাহর পক্ষের উকিল, আপনাকে সাক্ষী রাখিয়ে আমি ওয়াদা করলাম আমিও আজকের থেকে দশটা দোষ ছাড়ার জন্য চেষ্টা সাধনা চালাইব, আমিও আজকের থেকে দশটা গুণ অর্জন করার জন্য চেষ্টা সাধনা চালাইব। এই মর্মে প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার নাম একজন আল্লাহওয়ালার হাতে ধরিয়া, এটার নাম কোরআনের ভাষায় বায়াত হওয়া আর এশিয়ান ভাষায় মুরিদ হওয়া। কথা বুঝলেন কিনা? তাহলে আল্লাহ মুহাম্মদ রসুল্লাহর হাতে ধরিয়া যে সাহাবায়ে কেরাম বায়াত হয়েছেন, কথা কোরআনে আল্লাহ বলছেন কিনা? আপনার হাতে ধরে যারা বায়াত হয়, জাহিরি ভাবে আপনার হাতে ধরলে কি আল্লাহর কুদরতি হাক্কানা তখন তাদের হাতের উপরে থাকে। তারা ডাইরেক্ট আপনার হাতে ধরে বায়াত হইলেও ইনডাইরেক্ট আল্লাহর হাতে ধরে তারা বায়াত হয়। ডাইরেক্ট রসুলের হাতে ধরে বায়াত হয় আর ইনডাইরেক্ট আল্লাহর হাতে ধরে বায়াত। এইরকম রসুলের অবর্তমানে সত্যিকারের নায়েবে রসুল যারা, দশ গুণ অর্জনকারী, দশটা দোষ বর্জনকারী আল্লাহওয়ালা যারা, তাদের হাতে ধরে যখন আপনি প্রতিজ্ঞাবদ্ধ হবেন যে আজকের থেকে আমি আমার স্বভাব চরিত্র ভালো করার জন্য, কোরআনের বিধানগুলি আমার জীবনে বাস্তবায়ন করার জন্য আজকের থেকে আমি প্রতিজ্ঞাবদ্ধ হইলাম, তখন থেকে তিনি আপনাকে ট্রেনিং দেওয়া শুরু করবেন, প্রশিক্ষণ দেওয়া শুরু করবেন। ইনশাআল্লাহ আগামীকাল এই প্রশিক্ষণ সম্পর্কে আলোচনা হবে যেখানে দুটো আছে। আজকের মতো কথা এখানে রইল। আজকে শেষবারের মতো আমরা স্মরণ রাখি, তিসপাড়া কোরআনে আল্লাহ যতগুলি বিধান দিয়েছেন সবগুলি পাঁচ প্রকার, আকীদা বিশ্বাস, ইবাদত বন্দেগী, লেনদেন, আচার ব্যবহার আর স্বভাব চরিত্র। স্বভাব চরিত্র সম্পর্কে আজকে বেশিরভাগ আলোচনা হয়েছে, আর কম অংশ আলোচনা যাওয়া কি ইনশাআল্লাহ আগামীকাল আলোচনা হবে। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে যে আলোচনাগুলি শুনবার বুঝবার তৌফিক দিলেন, এইগুলির আলোকে আমাদের জীবন গড়ার তৌফিক দান করুন। আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।